কাটেক অন্য অমনে কমর মর মলে মর্ক ইসন হাঞ্জালারি রি কমর আতি ইসন উকরু মংস Atom sawa ambiriko Merko son wes ngatong rasa Ambi wong liyo Sapuriane son jawab sepuro Yeah!